السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. آج کے مدد আলোচ্য বিষয় হলো সূরা ইউসুফ নিয়ে একটা সমীক্ষা। আপনারা এর আগে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনেছেন, আপনাদেরকে শুনিয়েছিলাম ইউসুফের ঘটনা এবং জুলাইখার সাথে যা হয়েছিল, ভাইদের সাথে যা হয়েছিল, আর আসলে ঘটনাটা শুরু হয়েছিল কি দিয়ে? স্বপ্ন দিয়ে। আর সেই স্বপ্নের অর্থ, স্বপ্ন যা দেখেছিলেন তা তো সরাসরি হয়নি, কি হয়েছিল তার অর্থ বাস্তবায়িত হয়েছিল শেষ পর্যন্ত। সেই সূরা ইউসুফের কয়েকটা দিক নিয়ে আমরা আজকে সমীক্ষা করব, আলোচনা করব। সূরা ইউসুফ কোরআনের মধ্যে এমন একটি সূরা যে বহু দুঃখ পীড়িত মানুষকে, দুঃখিত পীড়িত মানুষকে সান্ত্বনা দেয়। বিশেষ করে যে মানুষ তার ভাই দ্বারা অত্যাচারিত, তার ভাইয়ের কাছে আঘাত খেয়েছে, তার ভাই তাকে ঠগিয়েছে, তার ভাই তাকে অত্যাচার করেছে ইত্যাদি, এই মানুষ, যে মানুষ ভাইদের অত্যাচারের ফলেও শেষকালে সে সফল কাম হয়েছে। সূরা ইউসুফ কোরআনের মধ্যে একটি এমন সূরা যে সূরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটি কাহিনী বর্ণনা করেছে, আর সে কাহিনীটাকে কোরআন বলেছে আহসানুল কাসাস, মানে যত কিসসা আছে, যত কাহিনী আছে তার থেকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর কাহিনী। তবে এটা কোনো উপন্যাস নয়, এটা কোনো গল্প নয়, এটা কোনো রূপকথা নয়, এটা কি ইতিহাস। ইতিহাসে যা ঘটেছে আপনারা জেনে থাকবেন, বিষাদ সিন্ধুতে ইমাম হাসান হোসেনের, তাই না, নানা রকম ঘটনা লেখা আছে, এটা কি ইতিহাস না উপন্যাস? এটা উপন্যাস, ইতিহাস না। যদি কেউ ইতিহাস মনে করে ভুল করবে, তার কারণ বহু কথা ঔপন্যাসিক রঙে লেখা হয়েছে, রূপকথার মতো সাজানো হয়েছে, এটা ইতিহাস না। ওখান থেকে ইতিহাস নেবেন না, তাহলে ভুল করবেন, সাহাবাদের প্রতি কুধারণা ইত্যাদি ইত্যাদি হবে, সুতরাং আকিদা খারাপ হয়ে যাবে বই পড়লে, এটা ইতিহাস না। কিন্তু সূরা ইউসুফের এটা হচ্ছে কি, আমি তুলনা করছি না, আমি একটা উদাহরণ দিলাম। সূরা ইউসুফ একটা কাহিনী, আর সেই কাহিনীটা আসলে গল্প না, এটা কি ইতিহাস। গল্প বলা যায় না যায় না? গল্প বলা যায়, বাস্তব ভিত্তিক গল্প, যেটা বাস্তব সেটা বলা যায়, সমস্যা নেই। কোরআনে যেটা বলছে সেটা একদম হুবহু সত্য, মানে একজনের জীবনে, একজন নবীর জীবনে ঘটেছিল সেই ঘটনাই কোরআনে তুলে ধরা হয়েছে সূরা ইউসুফে। আর সত্যপক্ষেই যারা সাহিত্যিক তারা স্বীকার করেছেন যে হ্যাঁ, এটা হচ্ছে খুব সুন্দর কাহিনী, এবং সবচেয়ে সুন্দর কাহিনী যার শুরু হচ্ছে স্বপ্ন দিয়ে এবং শেষ হচ্ছে স্বপ্নের তাবির দিয়ে, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে। স্বপ্ন কয় প্রকার আপনারা জানেন? কয় প্রকার স্বপ্ন? তিন প্রকার স্বপ্ন, এক আল্লাহর পক্ষ থেকে, আর বিপরীত দিকে শয়তানের পক্ষ থেকে, আর মাঝখানে যে একটা স্বপ্ন আছে সেটা কিছুই না, সেটা আপনার মনের কল্পনা, আপনার মনের ধারণা, আপনার মনের ঢাল কি বলে, আপনার আল ঢাল মনের ভেতরে নানা রকম আবল তাবল যেগুলো মানস পটে ঘুমের ঘোরে ভেসে ওঠে সেগুলো। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন হয় সে স্বপ্নের ব্যাখ্যা আছে, শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন হয় সে স্বপ্নতে আপনার ক্ষতি আছে, কারণ সবই শয়তান মোমেনকে ক্ষতিগ্রস্ত করে আনন্দ পায়, তাই না, মোমেনের ক্ষতি করে আনন্দ পায়, এই জন্য সে স্বপ্ন দেখায়। আর মাঝামাঝি যে স্বপ্ন যেটা মনের মানস পটে আপনার হিজিবিজি বহু কল্পনা ভেসে ওঠে সেটা কিছুই না। এখানে স্বপ্নের কথা বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের, আরো একটা স্বপ্নের কথা ওখানে বলা হয়েছে, কার স্বপ্ন, আরো একটা স্বপ্ন কথা বলা হয়েছে ওই সূরাতে, ওই ওই ঘটনাতেই আরো একটা স্বপ্নের কথা আছে, সেটা কি, কার ঘটনা? আজিজের স্বপ্ন, ওই যে স্বপ্ন দেখলেন যে সাতটা গাভীকে খেয়ে ফেলছে, এটাও কিন্তু ব্যাখ্যেও, তার মানে ব্যাখ্যামূলক স্বপ্ন, এটা কিন্তু মনের কল্পনা ছিল না। কেউ মনে কল্পনা করে গাভী গাভীকে খাচ্ছে, গাই গাইকে খাচ্ছে, কিন্তু তিনি ভাবলেন যে নিশ্চয়ই কোনো অর্থ আছে। তো শেষকালে সেই স্বপ্নের ব্যাখ্যা কে করেছিলেন? ইউসুফ আলাইহিসসালাম। আর সেই স্বপ্নের ব্যাখ্যা করার জন্যই তার কি হয়েছিল, উন্নয়ন ঘটেছিল। যাই হোক, বলছি তো স্বপ্ন দিয়ে শুরু আর স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শেষ এই কাহিনী। আর এই এই ঘটনাতে আপনি দেখবেন একটা জামা, যে জামাকে তিন জায়গাতে তিন ভাবে ব্যবহার করা হয়েছে। ইউসুফের জামা দিয়ে তার ভাইরা চেয়েছিল যে আমরা ইউসুফকে হত্যা করিনি, আমরা ইউসুফকে মারিনি, বরং বাঘে ইউসুফকে খেয়েছে, তার প্রমাণ হলো এই যে তার জামাতে রক্ত লেগে আছে। কার জামা? ইউসুফের জামা। তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য মিথ্যা বানিয়ে নিয়েছিল। আবার চলুন, ইউসুফ আলাইহিসসালামের জামা, ছেঁড়া ফাটা জামা, সেই জামা দিয়েই প্রমাণ হল যে ইউসুফ নির্দোষ। কোথায়? জুলাইখা যখন টেনে টেনে জামাটাকে ছিঁড়ে দিল, তখন বিচার করবে কে? বিচারের ভার যে নিয়েছিল সে বিচার করে দিল যে জামা যদি সামনে দিকে ছেঁড়া থাকে তাহলে দোষ কার? ইউসুফের। আর জামা যদি পেছন দিকে ছেঁড়া থাকে তাহলে দোষ কার? জুলাইখার। তাহলে জামা এখানেও ব্যবহার হল, কিন্তু ইউসুফকে নির্দোষ প্রমাণ করার জন্য জামাকে ব্যবহার করা হল। ওখানে ইউসুফের ভাইরা নির্দোষ প্রমাণ করার জন্য ইউসুফের জামা ব্যবহার করা হল। আরো এক জায়গায় জামা ব্যবহার হয়েছে, যখন ইউসুফ আলাইহিসসালাম নিজের জামা দিয়ে তার আব্বার কাছে পাঠালেন এবং বললেন যে চোখে দিলে, মুখে দিলে তার চোখ ফিরে আসবে, আল্লাহ আকবার। এই জামা দেখেন তিন ভাবে ব্যবহার হল। সুতরাং আল্লাহ তালার কেমন, মানে কাহিনী দেখেন, কাহিনীতে কেমন সুন্দর সুন্দর কথা এখানে ভরা আছে। এই যে কাহিনী, এই কাহিনী যেন একটা বাস্তব বিমুখ, এই বাস্তবমুখ, বাস্তবমুখী কাহিনী। এই কাহিনী যেন একটা ঠিক চিত্রের মতো, যেন কথা বলছে, ছবি দেখা যাচ্ছে। যখনই আপনি পড়বেন, অবশ্য মানে বুঝে পড়তে হবে, মানে বুঝে যখন পড়বেন কোরআনের আয়াত, আর কোরআনের আয়াতের যে ভঙ্গি, যদি আপনি ঠিক মতো পড়েন আর আপনার মনের ভিতরে, মনের কোণে যদি কোনো জায়গায় আঘাত থাকে, আপনি কাঁদবেন, আপনার চোখে পানি আসবে। বিশেষ করে আপনার ভাই যদি আপনাকে আঘাত দিয়ে থেকেছে, আপনার ভাই যদি আপনাকে ক্ষমা করেছে, অথবা আপনি আপনার ভাইকে ক্ষমা করেছেন, এই শ্রেণীর যদি ঘটনায় আপনি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই চোখের কোণে পানি জমবে। আমরা এই বাস্তবমুখী কাহিনী আমরা পড়ি, যেন আপনি দেখছেন এবং শুনছেন, এবং সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর কাহিনী আর সুন্দর ঘটনা আর সুন্দর ইতিহাস। কোরআন কিন্তু এই কাহিনী বর্ণনা শুধু বর্ণনা করার জন্যই বলেছেন কি? আমরা সাধারণত গল্প শুনে মজা পাই, তাই না? আমরা অনেক সময়ে গল্প উপভোগ করি, মানে কাহিনী বা উপন্যাস বা যাই বলেন, আপনার কোন কাহিনী, কোন ঘটনা, কোন কিস্সা, কোন গল্প যখন শুনেন তখন উপভোগ করি, কিন্তু উপলব্ধি করি কি? আল্লাহ তাআলা কোরআনে এই কাহিনী বর্ণনা করারই উদ্দেশ্য হলো কি? উপলব্ধি করা, উপভোগ করা। না যে তুমি এই কাহিনীটা পড়ে মজা পাবে তার জন্য আমি কোরআনে দিলাম, এটা তা নয়, উপলব্ধি করার জন্য। আর এই উপলব্ধি করার কারণ আল্লাহ তাআলা, সেটা কি, সেই উপলব্ধিটা কি জানেন? যে উপলব্ধিটা এই সূরা পাঠ করলে, এই কাহিনী শুনলে যে উপলব্ধিটা আপনার মধ্যে হওয়া উচিত, সেটা হচ্ছে ইন্নাহু মাই ইত্তাকি ওয়া ইসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। এর মেন কথা হল, প্রধান বাক্য হল, এর নীতিবাক্য হল কি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং সবুর করবে, যেমন ইউসুফ আলাইহিসসালাম করেছিলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং সবুর করবে, তাহলে আল্লাহ তাআলা ভালো লোকদের সওয়াব বা প্রতিদান নষ্ট করেন না। তার মানে যে আল্লাহর ওয়াস্তে ভয় করবে, আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধারণ করবে, সে তার বিনিময় যথাসময়ে পেয়ে যাবে, যথাসময়ে পেয়ে যাবে। সুতরাং এই কাহিনীর কেন্দ্রবিন্দু হল সিক ফি তাদবীরিল্লাহ, আল্লাহ যেভাবে আপনাকে চালাচ্ছেন সেই তদবিরে, আল্লাহ তালার এই পরিচালনায় তুমি বিশ্বাস রাখো, আপনি বিশ্বাস রাখুন। আর আমরা একটা কথা জানি, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমরা অনেক সময় বুঝি না, আমার বিপদ এলো, কি অন্যায় করলাম, কি ভুল করলাম, এতে কি মঙ্গল আছে বুঝতে পারি না, অনেক সময় মন বোঝে না। কিন্তু এটা শিওর জেনে নিতে হবে, নিশ্চিত রূপে জানতে হবে যে আল্লাহ তালা যা করেন তা ভালোর জন্য করেন, মঙ্গলের জন্য করেন। আর আপনাদের ওই মঙ্গলের কথাটা মনে আছে, এটি জল ফর দ্য বেস্ট যে গল্প, ইংরেজি গল্প, ওই যে রাজা মশাই যা কথা বলে মন্ত্রী, এক মন্ত্রী বলে যা বলে বলে এটা মঙ্গলের জন্য, তাই না? আল্লাহ যা করেন মঙ্গলের ভালোর জন্য করেন, আল্লাহ যা করেন ভালো করেন। বাদশার হাত কেটে গেল, তো বলছে আল্লাহ যা করেন ভালো করে ভালোর জন্য করেন। তো বাদশার রাগ হবে না, হবে না, আরে আমার হাত কেটে গেল, বলছে আল্লাহ যা করে ভালো করেন, একে জেলে দাও, এ বোকা, এ হচ্ছে খাম খাতে কথা বলে, একে বন্দি করো। তো বলছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তারপরে বন্দি থাকলো, রাজার শখ হলো কোথায় যাবে, হরিণ শিকার করতে। তারপরে হরিণ শিকার করতে গেল, হরিণ শিকার করতে গিয়ে সেখানে সঙ্গে যারা গিয়েছিল, বাঘ হামলা করল। আর বাদশা মানে নিয়ম হচ্ছে বাঘের সামনে মরার যদি ইয়ে করা ভান করা হয়, তাহলে বাঘ বা ভাল্লুক যাই হোক আক্রমণ করলে পরে, তখন এইভাবে ভান করলে পরে তারা আর স্পর্শ করে না। তো বাদশা শুয়ে পড়লো, ওইভাবে বাঘ এসে বা ভাল্লুক এসে, ভল্লুক এসে ঠিক ওই মরা যে জায়গাটা কাটা ছিল, কাটাতে কিছু ওষুধ ফুল ছিল সঙ্গে, দেখছে তো একরকম গন্ধ আছে, ভাবলো কি মরা লাশ, দিয়ে তাকে হামলা করলো না, বাকি যারা ছিল তাদেরকে হামলা করলো এবং তাদেরকে খেয়ে ফেললো বা যাই হোক ক্ষতি করলো ইত্যাদি। বাদশা ফিরে এসে তখন মন্ত্রীকে জেল থেকে বের করে বলছে, ইট ইজ অল ফর দা বেস্ট, আল্লাহ যা করে সত্যিই ভালোর জন্য করে, আমার হাতটা কেটেছিল, যদি হাতটা না কাটতো তাহলে হয়তো বাঘ আমাকে খেয়ে ফেলত। তো এইভাবে আমরা অনেক সময় বুঝি না, না বুঝে মন্তব্য করি, আল্লাহর প্রতি বিরূপ মন্তব্য করি, করা যায় না যায়জ, কি আল্লাহ তালা আমার কি এমন করেছি, আমার এই সে তৈরি ছেলেটা মারা গেল, আমার কি হয়েছে, সবারই ছাগল থাকলো আর আমার ছাগলটাই গেল, সবারই হাঁস থাকলো আমার হাঁসটাই গেল, মেয়েরা বলে, বুঝতে পারছেন, তারপরে আরো অনেক কিছু, সবারই ফসল রয়েছে আর আমার ফসলটাই নষ্ট হলো, সবারই ধন রয়েছে আমার ধনটাই চুরি হলো ইত্যাদি মানুষ বলে থাকে, আল্লাহর প্রতি অভিযোগ আনে, এটা জায়গা না যায়জ, কুফরি, আল্লাহর প্রতি অভিযোগ আনা কুফরি। বরং সবসময় মনে রাখতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। অতএব আপনি আল্লাহর তদবিরে বিশ্বাস রাখুন, আল্লাহ যেভাবে আপনার জীবন পরিচালনা করছেন তাতে আপনি আস্থা রাখুন, আল্লাহ আপনাকে নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। তবে পরীক্ষা আছে না নেই? পরীক্ষা আছে, ইউসুফকে বহু পরীক্ষায় পাশ করতে হয়েছিল, এটা আপনারা শুনেছেন, কুয়ো থেকে নিয়ে তারপর জেল থেকে নিয়ে বহু পরীক্ষায় পাশ করতে হয়েছে। এ নয় যে রাস্তা একদম ফুল বিছানা আছে, কুসুম আস্তীর্ণ, তা নয়, রাস্তাতে কাঁটাও আছে, রাস্তাতে পাথরও আছে, সব উল্লঙ্ঘন করে পাড়ি দিতে হবে দুস্তর পারাবার, তাই না? এই হচ্ছে যে আল্লাহর তদবিরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ভরসা রাখুন, ইসবর। দ্বিতীয় শিক্ষা কি? ধৈর্য ধারণ করুন, জীবন পথে যাই আসুক না কেন কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যে মুসিবত আসবে সে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসার আগে ধৈর্য চেয়ে নেওয়া যায় না না যায়জ? মুসিবত আসার আগে ধৈর্য চাওয়া মানে মুসিবত ডেকে আনা, মুসিবত আসার আগে খবরদার, আল্লাহ গো যদি আমি বিপদগ্রস্ত হই তাহলে আমাকে ধৈর্য ধরার তৌফিক দান কর, বলা যাবে না? আল্লাহ গো তুমি আমাকে মুসিবত দিও না, তুমি আমাকে বিপদগ্রস্ত করো না, তুমি আমাকে বিপদে ফেলো না, এই জন্য দোয়া করতে হবে, বিপদ দোয়া করতে হবে, আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, এটা বলা যাবে না। কখন বলা হবে? এসে গেছে বিপদ আল্লাহর পক্ষ থেকে, হয় পরীক্ষা স্বরূপ আর না হয় শাস্তি চাবুক স্বরূপ, তাই না? হয় পরীক্ষা স্বরূপ না হয় চাবুক স্বরূপ, সে তখন বলতে হবে আল্লাহ তুমি আমাকে মুসিবত দিয়েছো, আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। মনে থাকবে কথা, বাদশাহ নামদার আপনি ভুল করলে সারা বিশ্বের প্রজারা, আপনি অবশ্য বিশ্বের বাদশাহ নন, শাহজাহান হচ্ছে বা বিশ্বের বাদশাহ, যাই হোক। আর একটা কথা বলা হচ্ছে লা তাইআস, তিন নম্বর শিক্ষা হল নিরাশ হইও না, সব কিছু হারিয়ে যাক কিন্তু তোমার মনের মণিকোঠায় যেন আশার আলো, আশার প্রদীপটা মিটমিট করে হলেও জ্বলে, কারণ সেই আলোই তোমাকে পথ দেখাবে। আশা থেকে খবরদার নিরাশ হয় না, নিরাশা নিরাশা খুবই খারাপ জিনিস, একদম নিরাশ হবে না, পাপ করেছ নিরাশ হবে না, বিপদগ্রস্ত হয়েছ নিরাশ হবে না, তাই না? তোমার আপনজন তোমাকে ধোকা দিয়েছে নিরাশ হয় না, তোমার সমস্ত ফসল ঝড়ে ঝঞ্ঝায় তুফানে বন্যায় শিলাবৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে নিরাশ হয় না। কি করতে হবে? কোমর ধরে আবার ওঠো, ইস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজাজ, এই খবরদার অক্ষম হয়ে বসে পড়ো না, আবার ওঠো, যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, বারেক হতাশ হয়ে কে কোথায় মরে, খবরদার মাটিতে পড়ে গেছে মাটি ধরে বসে থাকবে না, খবরদার না, তাই ধরে আবার উঠে দাঁড়াও, হতাশ হয়ো না। হতাশ হলে নিরাশ হলে তুমি শেষ হয়ে যাবে। এখানে তৃতীয় শিক্ষা কি হলো তাহলে? নিরাশ হয়ো না। আর এটা কোথায় আপনারা জানেন? বহু জায়গায় বলা হয়েছে, আমরা বলছি পরে ইনশাআল্লাহ। সূরা এক আশ্চর্যজনক, মানে কি বলে ওটাকে, শৈলিতায় বা আপনি বলেন সাহিত্যিক ভঙ্গিমায় মানে বর্ণনা করা হয়েছে, যা হল যে কখনো ভালো জিনিস, কখনো কিছু ভালো ঘটলে তার পরিণাম খারাপ হয়, আর কখনো কিছু খারাপ ঘটলে তার পরিণাম ভালো হয়। উদাহরণ নেন, ইউসুফ আলাইহিসসালামকে তার পিতা ভালোবাসতেন, তাই না? অতগুলো ছেলে, সবার কি ভালোবাসা সমান হয়? বাপ সব ছেলেকে সমান করবে, কিন্তু ভালোবাসা ভাগ করা যাবে? আপনার যদি চারটে বউ হয়, চারটে বউকে ভালোবাসা সমান করতে পারবেন? কিন্তু এমনিতে সমান করতে হবে, কিন্তু ভালোবাসা ভাগ করা যাবে না। ইউসুফকে তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম ভালোবাসতেন, সুন্দর কথা, কিন্তু এর পরিণাম কি হল? এই ভালোবাসার পরিণামটা কি হল? যে তাকে কুঁয়োতে গিয়ে পড়তে হল, ভাইরা হিংসা করল আর ভাইরা তাকে কুঁয়োতে ফেলে দিল। তাহলে বোঝা গেল ভালো জিনিসের পরিণাম কি হল? খারাপ। তারপর চলুন, কুঁয়োতে পড়া এটা ভালো না খারাপ? আল্লাহ আকবর, অন্ধর কুয়ো, অন্ধকার কুয়ো। আর সৌদি আরবে কুয়ো দেখেছেন? মরুভূমির কুয়ো দেখেছেন? আমাদের দেশে কুয়োর মতো না, তিন চার হাত দূরে পানি, আমাদের দেশ তো পানির দেশ, নদী নালা আর একটু কুয়ো খুললে পরে তিন চার হাত দূরেই পানি পাওয়া যায়। কিন্তু সৌদি আরবে কুয়ো দেখেছেন? মাঝে মাঝে কুয়ো দিয়ে একটা উঁকি মেরে দেখেছেন? দেখাই যায় না পানি, পঞ্চাশ মিটার নিচে পানি, আল্লাহ আকবর। আর সেখানে যদি কোনো মানুষ পড়ে যায়, আর বাঁচার উপায় আছে? সেই অন্ধকার কূপে, এটা নিশ্চয়ই খারাপ জিনিস, কিন্তু তার পরিণাম কি হল? সেই কুয়ো থেকে উঠে গিয়ে রাজবাড়িতে স্থান পাওয়া গেল। কুয়োতে পড়ার পরিণাম কি হল? রাজবাড়িতে স্থান পাওয়া গেল। তারপর সেখানে রাজবাড়িতে স্থান পেলেন ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ শিশু, শিশু ইউসুফ, তাই না? রাজবাড়িতে স্থান পেলেন, আজিজের বাড়িতে স্থান পেলেন, এটা খুব সুন্দর জিনিস, কিন্তু তার পরিণাম কি হল? তার অন্তিম অবস্থা কি হল? যে ইউসুফকে জেলে যেতে হল, তাই না? কেন না? রাজ পরিবারের রাজরানীর সাথে এমন এক কাণ্ড রাজরানী করে বসল যে তার ফলে তাকে জেলে যেতে হল। এটা একটা দিক, মানে কুয়ো থেকে কি বলে আপনার রাজবাড়িতে থেকে। আরো একটা দিক আছে, ইউসুফ আলাইহিসসালামের রূপ ছিল, রূপ ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। এই জন্য বলা হয় রূপসীদের রূপই হল তাদের দুশ্মন, বলা হয় না? রূপসীদের রূপ যদি না থাকতো তাহলে ইবটিজিং হতো না, রূপসীদের রূপ যদি প্রদর্শন প্রদর্শিত না হতো তাহলে ধর্ষিতা হতো না, ঠিক কিনা? তাহলে রূপসীর রূপই হল বা যৌবনী হল তার নিজের দুশ্মন। তেমনি ইউসুফের যে রূপ ছিল অসাধারণ রূপ, বরং বলা হয়েছে যে পৃথিবীর বুকে ওই রকম রূপ কারো ছিল না। অবশ্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ছিলেন, তো ইউসুফের যে রূপ ছিল সুন্দর, কিন্তু এই রূপের জন্য তাকে জেলে যেতে হলো, তাই না? এই রূপ দেখেই পাগল হয়েছিল বা যাই হোক মানে আসক্ত হয়েছে, হয়ে পড়েছিল রাজরানী তার জন্য। তারপরে জেলে যাওয়া, এটা ভালো না খারাপ? জেলে যাওয়াটা ভালো না খারাপ? খারাপ, জেলে যাওয়া নিশ্চয়ই খারাপ। কিন্তু তার পরিণাম কি হল? জেলে গেলেন বলে সেখানে স্বপ্নের তাবির করলেন, ফলে তিনি আবার খাদ্যমন্ত্রী হলেন, পরে আবার তিনি বাদশাহ হয়ে গেলেন, তাই না? তাহলে ভালো মন্দ, ভালো মন্দ দেখছেন যে আপনার শুরু আর শেষ দুটো দুরকম এইভাবে হয়ে থাকে, আর এই কাহিনীতে এইভাবে বর্ণনা করা হয়েছে, আপনারা সেটা শুনেছেন আর পড়ে থাকবেন। যারা হাফেজ মানুষ, অর্থ সহ জানেন, পড়তে পারেন, তাদের নিশ্চয়ই পড়তে এত সুন্দর লাগবে সূরা ইউসুফ। ব্যাস, এর উদ্দেশ্য কি, লক্ষ্যটা কি? যে হে মোমেন, তুমি যেটা আশা করো তোমার তকদির লেখা আছে, তুমি উঁচু আশা করো আর তা পাওয়ার চেষ্টা করো, সেটা সহজ হয়ে যাবে, যেটা তোমার তকদিরে লেখা আছে সহজ হয়ে যাবে। সুতরাং তুমি তার বিষয়ে বেশি চিন্তা করো না, আর এই চিন্তাকে সঁপে দাও কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। তিনি তদবির করেছেন, তার কাছে ভিক্ষা করো, তার কাছে চাও, তুমি সেটা পেয়ে যাবে। আর তুমি তোমার ইলম ও হিকমত নিয়ে চলো, তাহলে আল্লাহ তাআলার আনুগত্য করলে পরে আল্লাহ তোমাকে সৎপথ দেখাবে। সুতরাং যদি তোমার কোন রকমের এমন অবস্থা সৃষ্টি হয়, এমন ঘটনা ঘটে, এমন বিপদ আসে যাতে তুমি নিরাশ হয়তো হতে হয়ে যাবে, খবরদার তুমি নিরাশ হয় না, আল্লাহর তদবিরে বিশ্বাস রাখো, যেহেতু তিনিই হচ্ছেন মালিক, আর তিনিই হচ্ছেন মালিকুল মুলক, আর তিনিই হচ্ছেন মালিকুন নাস, তাই না? সুতরাং তার তদবিরে খবরদার অনাস্থা রেখো না, বরং আস্থা রাখো। ইনসান বা মানুষ কোন জিনিস পেয়ে খুশ হওয়া উচিত না। এই কাহিনী কি বলে যে মানুষকে কোন ভালো জিনিস পেয়ে, আনন্দের জিনিস পেয়ে আনন্দিত হওয়া একদম মেতে যাওয়া ঠিক না, মানে খুশ হওয়া ঠিক না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় তার বাহ্যিক দিকটা আনন্দময়, কিন্তু ভিতরের দিকে কি থাকে? নিরানন্দ। ভিতরের দিকে কিন্তু থাকে কষ্ট, উপর দিকটা থাকে খুব ভালো, কিন্তু ভিতরের দিকটা থাকে খারাপ। বেস, এই সুরাতে যে কাহিনী বলা হয়েছে, এই সুরাতে কিন্তু ইউসুফ নবী হিসাবে কাহিনী বলা হয়নি। কি বলা হয়েছে? ইউসুফ একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসাবে কাহিনী, শিশু থেকে নিয়ে যৌবন কাল পর্যন্ত যে ঘটনা ঘটেছে, নবুয়ত তখন প্রাপ্তি হননি, তো এই ইউসুফ আলাইহিসসালামের নবী হিসাবে কাহিনী বলা হয়নি, বরং একজন সাধারণ মানুষ হিসাবে বলা হয়েছে। আর নবী হিসাবে বলা হয়েছে সূরা মুমিনে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বাইয়িনাত ফামা যিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহি হাত্তা ইযা হালাকা কুলতুম লা ইয়াবাসাল্লাহু মিন বাদিহি রাসূলা কাযালিকা ইউযিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুন মুরতাব। এটা সূরা গাফির বা সূরা মুমিনে 34 নম্বর আয়াত, যে তোমাদের কাছে ইউসুফ এসেছিলেন এর ইতিপূর্বে, এখানে নবী রূপে, এখানে নবী রূপে কথা আছে সূরা মুমিনে, কিন্তু তার নামে যে সূরা সে সূরাতে নবুয়তের কথা বলা হয়নি। এক মানুষের কথা সূরা ইউসুফে, ইউসুফ নবীর কথা বলা হয়েছে, ইউসুফ নবী না, ইউসুফ মানুষের কথা বলা হয়েছে, যেখানে তিনি জীবনের তিক্ততা, যেখানে জীবনের কঠিনতায় তিনি পড়েছেন, আর পড়ার পরপরই তিনি আবার সফল হয়েছেন, সফলতার পরে আবার অসফলতা এসেছে, আবার তিনি সফল হয়েছেন। মানুষের জীবন কিন্তু ঢেউ খেলানো জীবন, জীবন কোনোদিন একরকম থাকে না, চিরদিন কাহারও সমান না যায়, চিরসুখ এভাবেতে কাহারও না হয়, চিরসুখ সবসময় থাকে না, উঠানামা করে, উত্থান পতন, চড়াই উতরাই, কখনো ঢাল কখনো নিচু কখনো উঁচু, কখনো উঠতে হয় কখনো নামতে হয়, জীবনের এই যে একটা ঘাত প্রতিঘাত, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, ইউসুফ আসলামের কাহিনী দেখেন, বিপদে পড়লেন, আবার রাজ দরবারে, রাজ দরবারে থেকে আবার কোথায় গেলেন, জেলে, জেলে থেকে আবার তিনি রাজা হলেন। তাহলে কিভাবে জীবনের উত্থান পতন দেখেন, উত্থান পতন ঢেউ খেলানো জীবন প্রত্যেক মানুষের এইরকমই হতে পারে। সুতরাং ইউসুফ আলাইহিসসালাম এই সূরাতে কোনো মুজিজার কথা বলা হয়নি, বরং তিনি এক সাধারণ মানুষের কথা তার জন্য বলা হয়েছে। আর তিনি আল্লাহর ভয় করেছিলেন, পরে তিনি সফল হয়েছিলেন। আর এটা হচ্ছে উপদেশ, এই সূরা ইউসুফ হচ্ছে প্রত্যেক যুবকের উপদেশ, যার যৌবন আছে, যার যৌবনের তাড়না আছে তার জন্য উপদেশ, আর তার জন্য উপদেশ যে বিপদগ্রস্ত, তার জন্য উপদেশ যে অত্যাচারিত, বিশেষ করে ভাইদের পক্ষ থেকে অত্যাচারিত, সাংসারিকভাবে অত্যাচারিত, আর বিশেষ করে যে বেকার, যার কোনো কাজ নেই, বেকার মানুষ যে রুজির সন্ধান করে, তার জন্য এখানে উপদেশ রয়েছে। আর এই সূরা হচ্ছে আশা, এমন আশা ব্যঞ্জক সূরা যে আপনি যদি পড়েন, মন দিয়ে পড়েন, তাহলে আপনার মন থেকে নিরাশা দূর হয়ে যাবে এবং আপনি কাজে মন বসবে, আপনার কাজে মন বসবে, অত্যাচারকে আপনি পরোয়া করবেন না, আপনি সবুর করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহর রহমতের আশাধারী হবেন। সুতরাং এটা হচ্ছে এমন সূরা যে সূরাতে নিরাশার কথা আর আশাবাদিতার কথা বলা হয়েছে। যেমন ফালাম্মাস্তাই আসু মিনহু খালাসু নাজিয়া, যখন ইউসুফের ভাইদের কথা বলা হয়েছে তারা নিরাশা হয়ে গেল, নিরাশ হয়ে গেল, আর নিরাশ হয়ে তারা আপোষে কি করতে লাগলো, পরামর্শ করতে লাগলো। আল্লাহ বলছেন ওয়ালা তায়াসু মির রাহিল্লাহ, এটা হচ্ছে ইয়াকুবের কথা, তার ছেলেদেরকে বললেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইউসুফকে খোঁজ করো, ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহ ইলাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া আল্লাহর রহমত থেকে নিরাশ কেউ হয় না। এদের বোঝা গেল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা কি কুফরি, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আর এক জায়গায় আল্লাহ বলছেন হাত্তা ইজাস্তাই আসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম নাসরুনা, এটা 110 শেষের দিকে, যে যেখানে রাসূলদের কথা বলা হয়েছে যে তারা নিরাশ হয়ে গেলেন, তারা নিরাশার কথা, আশা নিরাশার কথা এই সূরাতে বলা হয়েছে। আর যেন সূরা আপনাকে বলছে হে মুমিন ইন্নাল্লাহ কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, ফালিমালিয়াস, সুতরাং তুমি নিরাশ কেন হও, আল্লাহর কাছে আশা রাখো, আল্লাহর রহমতের আশা রাখো, নিরাশ হইও না। ইউসুফ আলাইহিসসালাম এত কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতেও তিনি নিরাশ হননি, তিনি আশা হারাননি, তিনি আশা ভঙ্গ করেননি। সুতরাং এটা হচ্ছে দুনিয়া এবং শেষ পর্যায়ের আখেরাতের জন্য এটা কি সফলতার একটা কাহিনী, সাফল্যের কাহিনী। দুনিয়াতে হল যে যখন আল্লাহর রহমতে এবং আল্লাহর হিকমতে তিনি বাদশার, আল্লাহর হিকমতে, আল্লাহর চাওয়াতে তিনি কি হলেন, মিশরের আজিজ হয়ে গেলেন, বাদশাহ হয়ে গেলেন। আর শেষ পরিণামে তিনি যখন ইমরাতুল আজিজ আর রানী, রাজরানীর সাথে, জুলেখার সাথে যখন প্রেম নিবেদনের ব্যাপারটা এলো, জুলেখা যখন প্রেম নিবেদন করল, তিনি যখন কি করলেন, প্রত্যাখ্যান করলেন, তিনি মানে কোন রকম অশ্লীলতায়, কোন রকম নোংরামিতে জড়িয়ে যাবেন, এটা কি করলেন, প্রত্যাখ্যান করলেন, ফলে তিনি আবার সফল হয়ে গেলেন। সফল, সফলতার, সাফল্যের কাহিনী এই ঘটনাতে রয়েছে। এই সূরা অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বছর শুধু কি বলে মনের ভিতরে অশান্তি ছিল, মনের ভিতরে দুঃখ ছিল, দাদা মারা গেলেন, চাচা মারা গেলেন, তারপর তার আগে মা মারা গেলেন, যেদিকে খুব, যে বছরে খুব বেশি দুঃখ ছিল সেই বছরে এই সূরা অবতীর্ণ হয়েছিল। এবং এটা যেন ইঙ্গিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ইয়া রাসূল আল্লাহ, আপনি নিরাশ হবেন না, আপনি দুঃখিত হবেন না, আপনি হ্যায় নিজেকে হ্যায় মনে করবেন না, আপনি নিজেকে তুচ্ছ মনে করবেন না, আপনার সমস্ত দুঃখ আপনি মুছে ফেলুন, আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হবেন না, সমস্ত সংকীর্ণতা থেকে আপনি মুক্তি পাবেন। আর তারপরে এলো হিজরত, তাই না, এবং সেখান থেকে এলো সাফল্য এবং মদিনায় গিয়ে তিনি রাজা হলেন। সুতরাং এই সূরা যে সূরার জন্য বলা হয়েছে, যদি কোন দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ, দুঃখ দুঃখিত পীড়িত মানুষ পাঠ করে এই সূরা, অর্থ জানা সহ, মানে অর্থ জেনে পড়তে হবে, আমরা তো নামাজ পড়ি, নামাজে অর্থ জানি না, এই জন্য নামাজে আমাদের মন বসে না। নামাজে মন বসানোর জন্য সব থেকে আসল জিনিসটা কি, নামাজে যা বলছেন তা বুঝতে হবে, কিন্তু আমরা তোতা পাখির মতো বলি, আর কি বলছি, দাদা বলছি না, গাদা বলছি, সেটাও বুঝি না। এই জন্য নামাজে মন বসে না, নামাজে আমাদের মনকে শয়তান নিয়ে পালিয়ে যায়। আমরা এখানে সৌদি আরবে থাকি, মন থাকে কোথায়? বাংলাদেশে, তাই না? সৌদি আরবে থাকি, হয়তো বা আছে মসজিদে, কিন্তু আমার মন থাকে খেলাতে, মন থাকে টিভিতে, মন থাকে কাজে, মন থাকে যাই হোক অনেক জায়গাতে, শয়তান উড়িয়ে নিয়ে চলে যায়। যেহেতু আমরা নামাজের মানে বুঝি না, নামাজে কি বলছে বুঝি না, এই জন্য বহু আলেম বলেছেন, বহু ওলামা বলেছেন, মা কারা আহা মাহজুনুন ইল্লা সুররিয়া আনহু, যদি কোন দুঃখ পীড়িত মানুষ এই সুরা পড়ে তাহলে তার দুঃখ মোচন হয়ে যাবে। নিরাশাগ্রস্ত মনের ভিতরে আশার আলো জাগরিত হবে। যদি কেউ এই সুরা পড়ে তাহলে নিরাশ মনের, নিরাশ হিয়ার অন্ধকার হৃদয়ে সে আশার আলো দর্শন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই সুরা পড়তে পারি অর্থ সহ, অর্থ বুঝে। তাহলে যারা আমরা দুঃখগ্রস্ত হয়েছি, যার বিশেষ করে ভাইদের পক্ষ থেকে, আর বিশেষ করে সেই মানুষ যে প্রেমিকার কাছে কি হয়েছে, আঘাত খেয়েছে, তারপর তওবা করেছে, অবশ্য তওবা না করলে তো সুরা ইউসুফ পড়তে আসবে না। তো যদি প্রেমিকার কাছে আঘাত খেয়েছে কেউ, তো সেও নিশ্চয় অনেকে তো আত্মহত্যা করে, আল্লাহ আকবর, ও আমাকে ঠগালো, এ জীবনই রাখবো না, মানে জীবন যেন ওর বাপের দান করা, নিজেরও দান না, তাকার দান, জীবন হচ্ছে আল্লাহর দান, তোমার নিজের হলে কি হবে, দেয়া দেওয়া তো আল্লাহরই। মানুষ খুন করা, তোমাকে নিজেকে খুন করা তো প্রায় একই, সুতরাং কেন খুন করবে? খবরদার নিরাশ হইও না, খবরদার দুঃখ পেও না, এই সুরা পড়ো, ইনশাআল্লাহ দুঃখ দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।